إن صلاتي ونسكي ومحياي ومماتي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي إن صلاتي ونسكي ومحياي ومماتي নিশ্চয় আমার নামাজ শুধুই তোমারই জন্য যা কিছু মোরা করি ইবাদত কবুল করে তুমি নিও নিশ্চয় আমার নামাজ শুধুই তোমারই জন্য যা কিছু মোরা করি ইবাদত কবুল করে তুমি নিও নিশ্চয় আমার নামাজ শুধুই তোমারই জন্য যা কিছু মোরা করি ইবাদত কবুল করে তুমি নিও তুমি কবুল না করিলে তুমি কবুল না করিলে জীবন হবে না মুদের ধন্য জীবন হবে না মুদের ধন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ومحياي ومماتي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي إن صلاتي ونسكي ومحياي ومماتي আমার কুরবানি যা কিছু হবে আল্লাহ তালারি জন্যে ও মুসলমান হও তুমি আগুয়ান জীবন বিলিয়ে দিতে আমার কুরবানি যা কিছু হবে আল্লাহ তালারি জন্যে ও মুসলমান হও তুমি আগুয়ান জীবন বিলিয়ে দিতে আমার কুরবানি যা কিছু হবে আল্লাহ তালারি জন্যে ও মুসলমান হও তুমি আগুয়ান জীবন বিলিয়ে দিতে তুমি না দিলে জীবন বিলিয়ে তুমি না দিলে জীবন বিলিয়ে পাবে না সুখ পরকালে পাবে না সুখ পরকালে প্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ শুনলেন আজাদীর খুন ক্যাসেটের শ্রুতি মধুর সঙ্গীত গুলো এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন আলী আকবর শাহ আবু রায়হান সিরাজি জাকির হোসেন সোহাগ নাসির ইলিয়াস মহিউদ্দিন ও ইবনে তাহের আমাদের আগামী ক্যাসেট শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ